তারে আমি এত ভালোবাসলাম। কেন তারে আমি এত ভালোবাসলাম, হয়তো আমারই ভুল পোড়াতে প্রেমের ভুল কাঁটা গুনগুনেছে নিলাম। তুমি কেন তারে আমি এত ভালোবাসলাম, হয়তো আমারই ভুল পোড়াতে প্রেমের ভুল কাঁটা গুনগুনেছে নিলাম। কেন তারে আমি এত ভালোবাসলাম। বলেছিল আমারে ভুল না, ব্যথা দিয়ে তুমি চলে যেও না। বলেছিল আমারে ভুল না, ব্যথা দিয়ে তুমি চলে যেও না। সবই যে ছিল তারই ছাড়ো না, কেন তারে আমি এত ভালোবাসলাম, হয়তো আমারই ভুল পোড়াতে প্রেমের ভুল কাঁটা গুনগুনেছে নিলাম। কেন তারে আমি এত ভালোবাসলাম। শুধু ভুল হয়ে রইল নীরবে নীরবে মন কাঁদল, ভুল শুধু ভুল হয়ে রইল নীরবে নীরবে মন কাঁদল। স্মৃতিগুলো বুকে বিঁধে থাকল, চোখের জল ছাড়া কি পেলাম। কেন তারে আমি এত ভালোবাসলাম, হয়তো আমারই ভুল পোড়াতে প্রেমের ভুল কাঁটা গুনগুনেছে নিলাম। কেন তারে আমি এত ভালোবাসলাম, হয়তো আমারই ভুল পোড়াতে প্রেমের ভুল কাঁটা গুনগুনেছে নিলাম। কেন তারে আমি এত ভালোবাসলাম।